وَلَا ارشاد হচ্ছে আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝো না তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম তারা জান্নাতের খোঁজ বাগেতে তারা আজ জান্নাতের ফুল বাগেতে অতিথি ব্রাহ্মণ রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম বদর ওহদ খন্দকে তারা বিলিয়ে দিয়ে প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান বদর ওহদ খন্দকে তারা বিলিয়ে দিয়ে প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান পবিত্র করলো জমিন পারলো মুমিন পবিত্র করলো জমিন পারলো মুমিন প্রতিষ্ঠা পেল আল কোরআন রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম তারা জান্নাতের খোঁজ বাগেতে ফুল বাগেতে অতিথি ব্রাহ্মণ রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম আজ তাদের উত্তর সুরি অগো মুসলমান জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু ম্রিয়মান আজ তাদের উত্তর সুরি অগো মুসলমান জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু ম্রিয়মান দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কই দাওয়া তো জিহাদ তোমার আল্লাহর ফরমান রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম আজ তাদের উত্তর সুরি অগো মুসলমান জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু ম্রিয়মান দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কই দাওয়া তো জিহাদ তোমার আল্লাহর ফরমান রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম তারা জান্নাতের খোঁজ বাগেতে ফুল বাগেতে অতিথি ব্রাহ্মণ রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম।